ونقل من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله مولانا العظيم রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুরের কাছে এসে বসতেন, হুজুরের সহবতে থাকতেন, হুজুরের খেদমতে উপস্থিত হতেন, হুজুরের কাছে থেকে দিন শিখতেন। জামাত হিসাবে এসে শিখতেন, আবার ব্যক্তিগতভাবে হুজুরের কাছে আসতেন, আর হুজুরের কাছে এসে দিন সম্পর্কে যা মনের মধ্যে আসত জিজ্ঞেস করতেন। তো কিছু সাহাবা একসময় হুজুরের কাছে এসে জিজ্ঞেস করছেন যে আল্লাহর রাসূল, আমাদেরকে কি আপনি এই কথাটা একটু বলে দেবেন যে মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কাছে মূল্যবান ব্যক্তি, সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কারা, কোন মানুষকে আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা সবচেয়ে বেশি? একজন না আছে আফজালু সাহাবারা এসে হুজুরকে জিজ্ঞেস করলেন, মানুষের মধ্যে আফজাল ফজিলতের মধ্যে সবচেয়ে বেশি ফজিলত রাখে আল্লাহর কাছে, মর্যাদা তার আল্লাহর কাছে অনেক বেশি, কে আমাদেরকে একটু বলে দেন না নবীজি। হুজুর বললেন কি যে মানুষের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান ওই সমস্ত ব্যক্তি যাদেরকে কিনা আল্লাহ তাআলা হায়াত দেন দীর্ঘ লম্বা, অনেক লম্বা হায়াত লম্বা জীবন সে পায়, আর সে তার এই লম্বা হায়াতটা লম্বা জীবনটাকে আল্লাহ তাআলা যে সমস্ত কাজে রাজি আর খুশি হন, আল্লাহর রেজামন্দি আল্লাহর সন্তুষ্টি যে সমস্ত কাজের মধ্যে পাওয়া যায়, সে ওই সমস্ত কাজগুলা তালাশ করে করে তার এই লম্বা হায়াতটা লম্বা জীবনটার মধ্যে আল্লাহর পছন্দনীয় আল্লাহর সন্তুষ্টিজনক কাজগুলা করে করে করে করে সে তার আল্লাহকে রাজি করে ফেলে তার জীবদ্দশায়। যখন সে আল্লাহ তাআলার কাছে পৌঁছায় তো তার আল্লাহ তার উপরে সন্তুষ্ট, তার আল্লাহ তার উপরে রাজি, সে আল্লাহ তাআলার রেজামন্দি আল্লাহ তাআলার সন্তুষ্টিটা তার জীবনের মধ্যে তার লম্বা হায়াতের মধ্যে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করনে ওয়ালা কাজগুলা যে সমস্ত কাজের দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এ সমস্ত কাজগুলা করে সে আল্লাহ তাআলাকে রাজি করে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাওয়ালা। উজুর হাদিসের মধ্যে কথা ইরশাদ ফরমান, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ কারের উপরে রাজি হয়ে যান, আল্লাহ তার রূপে সন্তুষ্ট হয়ে যান। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে সবচেয়ে শেষ নিয়ামত আল্লাহ তাআলা যেটা দিবেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ঘোষণা করে দেবেন, ও আমার জান্নাতীরা, আমি আজ তোমাদের উপরে এত সন্তুষ্ট, এত রাজি হয়েছি, এত সন্তুষ্ট, এত রাজি হয়েছি যে আর কোনদিন আমি তোমাদের উপরে রাগ করব না, আর কোনদিন আমি তোমাদের উপরে নারাজ হব না, গুসা হব না, রাগ করব না তোমাদের সাথে, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি। জান্নাতে আল্লাহ তাআলা সবচেয়ে শেষ নিয়ামত যেটা বান্দাদেরকে দিবেন, দুনিয়াতে বান্দা লম্বা হায়াতে, দীর্ঘ হায়াতে, দীর্ঘ আয়ুতে সে আল্লাহর রেজামন্দিওয়ালা কাজগুলা করে করে দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আর আল্লাহ তার বান্দার উপরে যে রাজি আর খুশি হন, এইটার জন্য খুব লম্বা চওড়া, খুব বড় ধরনের মেহনত করা লাগে না। আল্লাহ তার বান্দার উপরে ছোট ছোট কাজের উপরে সন্তুষ্ট আর রাজি হয়ে যান, বান্দার ছোট ছোট কাজের উপরে আল্লাহ রাজি হয়ে যান। হুজুর হাদিসের মধ্যে এই কথা ইরশাদ ফরমান যে আসিবাকু আসিবাকু মুতাহহিরাতুন লিলফম ওয়া মিরযাতুন লিররব, কে তুমি মেসওয়াক করবা, পাঁচ ওয়াক্ত মেসওয়াক করবা, সকালে তোমার ঘুম থেকে উঠে তুমি মেসওয়াক করবা, তো তোমার এই মেসওয়াকটা করার দ্বারা কি হবে? মেসওয়াক একটা সুন্নত, নবীজির একটা সুন্নত। হুজুর আর হামেশা মেসওয়াক করতেন, অতিমাত্রায় মেসওয়াক করতেন, সবসময় মেসওয়াক করতেন, ঘরে ঢুকতে মেসওয়াক করতেন, ঘর থেকে বের হতে মেসওয়াক করতেন, এক রুমের থেকে আরেক রুমে যেতে মেসওয়াক করতেন, কাউরের সাথে দেখা হলে মেসওয়াক করতেন, বন্ধুদের সাথে কথা বলার পরে, সাহাবাদের সাথে কথা বলার পরে মেসওয়াক করতেন। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে হুজুর যখন দুনিয়া থেকে তশরিফ নিয়ে যাবেন, তো আমি দেখলাম হুজুর লালায়িত চোখে মেসওয়াকের দিকে তাকাচ্ছেন, লালায়িত লোভনীয় চোখ নিয়ে মেসওয়াকের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম, আমি বুঝতে পারলাম যে হুজুর মেসওয়াক করতে চাচ্ছেন, দুনিয়া থেকে চলে যাবেন, সময় শেষ হুজুরের হায়াত। তো আমি এটা বুঝতে পেরে একটা মেসওয়াক মুখের দ্বারা দাঁতের মধ্যে চিবিয়ে নরম করে হুজুরের হাতে দিলাম, হুজুর ওইটা দিয়ে মেসওয়াক করলেন, আর মেসওয়াক করার পরে তারপরে হুজুরের লালা থুতু ওই মেসওয়াকের মধ্যে লেগেছে, হুজুর ওই মেসওয়াক আমাকে ওয়াপাস করেছেন, ফেরত দিয়েছেন। তো আমি ওই মেসওয়াকটা, হুজুরের লালা মাখানো মেসওয়াকটা আমি মুখে নিয়ে আমি আবার ওইটা মেসওয়াক করেছি। তো হুজুর দুনিয়া থেকে যাচ্ছেন, আর ওই মুহূর্তে হুজুরের মুখের মোবারক লালা আমি আয়েশার পেটের মধ্যে পৌঁছিয়েছে। আমাদের আয়েশা বলেন যে আমি হুজুরকে একদিন জিজ্ঞেস করলাম, কে আল্লাহর রসুল, আপনি এত বেশি মেসওয়াক করেন, মেসওয়াক এত বেশি করেন কেন? হুজুর বললেন যে আমার প্রায় সময় ফেরেশতাদের সাথে কথা বলা লাগে, জিব্রিল আমার কাছে যখন তখন আসেন, আর এসে আমার সাথে আমার উপরে কোরআনের আয়াত নাযিল হয়, জিব্রিল ওয়াহী নিয়ে আসেন। তো ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না, আমি চাই না আমি দুর্গন্ধ মুখে ফেরেশতাদের সাথে কথা বলি, এই জন্য আমি সবসময় আমার মুখকে ফেরেশতাদের সাথে কথা বলবার জন্য প্রস্তুত রাখার জন্য আমি বারবার মেসওয়াক করি। তো হুজুর বলেন মেসওয়াক তোমার মুখকে পরিষ্কার করে দেবে, আর সিবাকু মুতাহহিরাতুন লিলফম, তোমার মুখটাকে তো পরিষ্কার করে দেবে, তোমার মুখটা দুর্গন্ধ মুক্ত হবে, এটা দুনিয়ার ফায়দা তোমার হবে। আর জানো জানো তোমার এই মেসওয়াকের দ্বারা তোমার আখিরাতের ফায়দা কি হবে? ওয়া মিরযাতুন লিররব, তোমার আল্লাহ তোমার পরবর্তীকাল তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন, ওনার খেলাফতের জমানায় এক লোক, এক নওজোয়ান যুবক আসছে বিমার পুষ্টি করবার জন্য, দেখবার জন্য, অসুস্থ আমিরুল মুমিনীন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছে, কথা বলেছে, এরপর এসে উঠে চলে যাচ্ছে। তো কিছু দূর গেছে, হযরত ওমর দরজা দিয়ে তাকিয়ে রয়েছেন ওর দিকে, দেখতে পাচ্ছেন যুবকটা চলে যাচ্ছে, লোক পাঠিয়েছেন তার পিছে, দেখে আনো, দেখে এনেছে আবার পাশে বসিয়েছেন খাটের মধ্যে, বসিয়ে যুবক আর হযরত ওমর আমিরুল মুমিনীন। যুবককে বলেন কি, ইয়া আখি, ও আমার ভাই, ডাক দিয়েছেন ভাই বলে, যুবক ভাই বলে ডাক দিয়েছেন, মহব্বত করে ভালোবেসে একটা দিন তার কাছে পৌঁছাতে হবে, আল্লাহর একটা হুকুম তার কাছে পৌঁছাতে হবে, নবীর একটা তরিকা তার কাছে তাকে দিতে হবে। ভাই বলে ডাক দিয়েছেন, ইয়া আখি ইরফা সাওবাত, ও আমার ভাই তোমার কাপড়টা, তোমার লুঙ্গিটা, তোমার পায়জামাটা তোমার গিরার নিচে পড়ে গেছে, তোমার গিরাকে ঢেকে ফেলেছে, তুমি তোমার কাপড়টাকে গিরার উপরে উঠাও। ইরফা সাওবাত, ইয়া আখি, ও আমার ভাই কাপড় দিয়ে তুমি তোমার গিরা ঢেকে রেখো না, কাপড়টা তুমি উপরে উঠাও। তুমি যদি কাপড়টা তোমার উপরে উঠিয়ে পড়ো, গিরার উপরে উঠিয়ে পড়ো, তো এতে কি হবে জানো? ও আমার ভাই শোনো, তোমার দুইটা লাভ হবে, দুইটা পুরস্কার পাবা, একটা দুনিয়াতে একটা আখেরাতে। দুনিয়াতে তোমার পুরস্কার এইটা হবে যে ইরফা সাওবাত ফা ইন্নাহু আনকা লিসাওবিক ওয়া আরবা লিরাব্বিক, তুমি যদি তোমার কাপড়টা উপরে উঠিয়ে পড়ো তো রাস্তাঘাটে অলিতে গলিতে যত নাপাক জিনিস, যত ময়লা গন্দা নাপাক জিনিস আছে, এই সব নাপাকি আর ময়লার থেকে তোমার তোমার কাপড়টা পরিষ্কার থাকবে। দুনিয়াতে তুমি এই উপকার পাবা, আর আখেরাতে তোমার জন্য যে উপকার হবে কাপড়টা উপরে উঠিয়ে পড়ার কারণে, তোমার পরবর্তীকার, তোমার আল্লাহ, তোমার রব তোমার উপরে রাজি আর খুশি হয়ে যাবেন। তোমার রবকে অত্যন্ত রাজি আর অত্যন্ত খুশি করে দেয় তোমার কাপড়টা তোমার উপরে উঠিয়ে পড়া। আল্লাহকে রাজি করবার জন্য, আল্লাহকে সাথে নেওয়ার জন্য, আল্লাহর সাথে হওয়ার জন্য খুব বড় বড় মেহনত আর মুজাহাদা লাগে না? আল্লাহ তো তার বান্দার উপরে এত রাহিম আর করিম, আল্লাহ তো তার বান্দার উপরে এত দয়ালু আর এত মেহরবান, বান্দার ছোট ছোট কাজের উপরে আল্লাহ রাজি আর খুশি হয়ে যান। আল্লাহ হায়াতটা দিয়েছেন আল্লাহকে রাজি করবার জন্য, আর তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল কওনাইন তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বানিয়েছেন, হুজুরের উম্মত বানিয়েছেন আমাদেরকে, আমাদেরকে হুজুরের উম্মত বানিয়েছেন, আর হুজুরের উম্মত বানিয়ে আমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে থেকে বাছাই করেছেন, বাছাই করেছেন। দোকানদার ফলের মার্কেট দিয়েছে, তার সামনে ফল, বিভিন্ন রকমের হাই কোয়ালিটির ফল তার সামনে, উন্নত মানের ফল সাজিয়ে রেখেছে, সব উন্নত মানের ফল। এরপরেও গ্রাহক যে তার কাছে কিনবার জন্য, ফল কিনবার জন্য যায়, সবগুলো ফলই বেছে বেছে রেখেছে সে টুকরির মধ্যে, বাক্সর মধ্যে। তারপরে ক্রেতা ওইটার মধ্যে থেকেও আবার বাছাই করে, আবার বাছাই করে করে নিজের পছন্দ মতো যে ফলটা তার ভালো লাগে, চকচকা দাগ নাই, ওই ফলটাকে সে ওই ভালো ভালো ফলগুলোর মধ্যে থেকে বেছে বেছে নেয়। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীদেরকে উম্মত দিবেন, উম্মত দিবেন, উম্মত দিবেন। যত উম্মত আল্লাহর এলেমের মধ্যে ছিল আল্লাহ তাআলা ওই সব উম্মতের মধ্যে থেকে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উম্মতগুলো দেওয়ার জন্য আল্লাহর এলেমের মধ্যে রেখেছিলেন ওইগুলাকে আলাদা করেছেন, ওইগুলাকে আল্লাহ বাছাই করেছেন আর আলাদা করেছেন আল্লাহ তাআলা। আমি এই উম্মতগুলা মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিব। আল্লাহ কোরআনের মধ্যে নবীজিকে খেতাব করে এই কথা বলেন, وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ وَاللَّهُ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَن يَشَاءُ আল্লাহ বানান, আল্লাহ বানান, আর বানানোর পরে আল্লাহ তার নিজের বানানো জিনিসের মধ্যে থেকে তার নিজের জন্য যেটা ভালো লাগে সেটা নিজের জন্য পছন্দ করেন। ওরাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, ইয়াখতার ইখতিয়ার করেন, বাছাই করেন, পছন্দ করেন নিজের জন্য, যা চান তাই বানান, আর নিজের বানানো জিনিসের মধ্যে থেকে নিজের জন্য পছন্দ করেন। জমিন বানিয়েছেন সাতটা, সপ্তম জমিনকে নিজের জন্য পছন্দ করেছেন, এই সপ্তম জমিনের মধ্যে নবীদেরকে পাঠাবেন, এই সপ্তম জমিনের মধ্যে তার ইবাদতকে কায়েম করবেন, এই সপ্তম জমিনের মধ্যে তার দাওয়াতকে চালাবেন, এই সপ্তম জমিনের মধ্যে তার কোরআনে পাঠকে নাজিল করবেন। সপ্তম জমিনকে এই সমস্ত নেকির কাজের জন্য আল্লাহ বাছাই করেছেন। আসমান বানিয়েছেন সাতটা, সপ্তম আসমানকে বাছাই করেছেন কুরবে জান্নাত দেওয়ার জন্য, আকাশে সপ্ত আসমানের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়েছেন, শহর বানিয়েছেন অগণিত, মক্কা শহরকে পছন্দ করেছেন তার নিজের ঘর বানাবার জন্য, যে তার ঘর তার বাইতুল্লাহ মক্কা শহরের মধ্যে। জান্নাত বানিয়েছেন সাতটা, তার মধ্যে থেকে পছন্দ করেছেন জান্নাতুল ফেরদাউসকে নবীদের জন্য আর তার নিজের পছন্দনীয় বান্দাদের জন্য। তো আল্লাহ বানান যা চান তাই, আর বানানোর পরে ওই বানানো জিনিসের মধ্যে থেকে নিজের জন্য পছন্দ করেন। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে হুজুরের জন্য পছন্দ করেছেন। হাদিস শরীফের মধ্যে ঘটনা লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 18, আবু বকরের বয়স 16, দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে এই বয়সে, আবু বকরের বয়স 16 আর হুজুরের বয়স 18, এই বয়সের মধ্যে দুইজনের সাথে দেখা হয়েছে মক্কার জমিনে, দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন বন্ধুত্ব বাড়ে, প্রতিদিন দেখা হয়, প্রতিদিন দুইজনের মধ্যে মহব্বত আর ভালোবাসা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে, চলছে এই অবস্থায় দিন রাত, মাসের পর মাস চলতে চলতে। আবু বকর ওই সময় মুলকে শাম সিরিয়া উনি ব্যবসার জন্য যেতেন, ওনার ব্যবসা ছিল, বড় ব্যবসায়ী ছিলেন আরবের মধ্যে, সিরিয়ার থেকে মাল আনতেন আর মক্কায় বিক্রি করতেন, টাকা হতো, আবার যেতেন সিরিয়ায়, আবার মাল আনতেন, আবার মক্কায় এসে বিক্রি করতেন, টাকা হতো, লম্বা চওড়া ব্যবসা সিরিয়ার সাথে। এক সময় মুলকে শামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন ব্যবসার জন্য, কিছুদিন থাকছেন, রাত্রেবেলা এক জায়গায় ঘুমিয়েছেন, স্বপ্ন দেখেছেন। স্বপ্ন কি দেখেছেন ওইটা কিতাবের মধ্যে আর লেখে নাই, কিন্তু একটা স্বপ্ন দেখেছেন, ওনার দিল তড়পাচ্ছে, মুলকে শাম নবীদের বিচরণ ভূমি, আল্লাহ তাআলা শতে শতে নবী মুলকে শামের মধ্যে পাঠিয়েছেন, একটা জমিনের মধ্যে ছাগল গরু যেমন বিচরণ করে, তার পা কত টুকরা রূপে জমিনের পড়ে, নবীদের পা মুলকে শামের টুকরা টুকরা রূপে পড়েছে, যার নতিজা মুলকে শামের মধ্যে। ও আগেকার জমানার নবীদের উপরে আল্লাহ আসমানি যে এলেম নাজিল করেছিলেন ওই এলেম মুলকে শামের লোকদের মধ্যে মশহুর, পাদ্রি, বড় বড় আহলে কিতাব, তাদের আলেমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় আলেমের কাছে, আগেকার জমানার আলেম যাদের কাছে ছিল, একজন আহলে কিতাবের আলেমের কাছে গেছেন আর গিয়ে বলছেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, আমার এই স্বপ্নটার আপনি ব্যাখ্যা করে দেন। আলেম জিজ্ঞেস করে যে আপনি কি স্বপ্ন দেখেছেন, বলে যে আমি এই স্বপ্ন দেখেছি। আলেম স্বপ্নের ব্যাখ্যা করে না, আলেম বলে কি মান আনতা, তোমার নাম কি, স্বপ্নের ব্যাখ্যা ব্যাখ্যা কিছু করে না, বলে যে মান আনতা তুমি তো, তোমার নাম কি, আবু বকর জবাব দিয়েছেন আমি, আমার নাম আবু বকর, মিন আইনা আনতা কোথেকে আসছো, আরে মিন মক্কা, মক্কার থেকে আসছি, মিন আইজা কাবিলা কোন বংশের, জবাব দিয়েছেন আবু বকর মিন কুরাইশ, মাসগুলো কি কাজ করো, বলে যে ব্যবসা করি, এখানে এখানে এসছে ব্যবসার উদ্দেশ্য, এই কয়েকটা চারটা প্রশ্ন করেছে, চারটা প্রশ্নের জবাব অবগত দিচ্ছে। এরপরে ওই আহলে কিতাবের আলেম বলে কি শুনো আবু বকর, তুমি যে কওমের কথা বলেছো যে তুমি কুরাইশ বংশের, আর যে দেশের কথা বলেছো মক্কা থেকে এসছো, আল্লাহ শেষ জমানার নবী তোমার বংশের থেকে তোমার মুলকের মধ্যে আল্লাহ তাআলা পাঠাবেন, আর তার নাম হবে মুহাম্মদ। ওই আহলে কিতাবের আলেম বলে এই কথা, তার নাম হবে মুহাম্মদ, ইউবাসু নাবিকুম মিন কওমিকা, তোমার কওমের থেকে এক নবীকে আল্লাহ তাআলা পাঠাবেন, যে কিনা আখিরুজ জামান শেষ জমানার নবী হবে, ইসমুহু মুহাম্মদ, তার নাম হবে মুহাম্মদ। আর ও অবকর শুনো শুনো, আনতা তাকুনু ওয়াজিরাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বাদা মামাতিহি, আর তুমি না ও অবকর, তুমি না তার জীবদ্দশায় তার উজির হবা, তার নায়েব হবা, আর উনি মারা যাওয়ার পরে তুমি তার খলিফা হবা। আল্লাহ আবু বকরকে বাছাই করেছেন, আল্লাহ আবু বকরকে ইন্তেখাব করেছেন, আল্লাহ আবু বকরকে ওয়াইখতার, নিজের জন্য বাছাই করেছেন সবচেয়ে প্রথম উম্মতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবচেয়ে আফজল উম্মতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সবচেয়ে বেশি জানমালে কুরবানি দেনে ওয়ালা উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিতাবের মধ্যে লেখে ফাআসাররাহা আবু বকর মিনাল কাইনাতি কুল্লিহা, আবু বকর এই স্বপ্ন আর এই স্বপ্নের ব্যাখ্যা যা ওই আহলে কিতাবের কাছে থেকে শুনেছে সম্পূর্ণ স্বপ্ন স্বপ্নের ব্যাখ্যা গোপন করেছে, কাউকে বলে নাই, কাউকে বলে নাই, কাউকে বলে নাই, ইহা তাকে নিজের দিদিকে বলে নাই, নিজের বাপকে বলে নাই, নিজের মাকে বলে নাই, নিজের সন্তানকে বলে নাই, নিজের কবিলাকে বলে নাই, নিজের খানদানকে বলে নাই, ইহা তাকে মুহাম্মদ যে কিনা তার অন্তরঙ্গ বাল্য বন্ধু ষোলো বছর আঠেরো বছরের তাকেও মুহাম্মদকেও বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর হয়েছে, হযরত আবু বকরের 38 বছর। হুজুর গারে হেরাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হেরা পাহাড়ের মধ্যে হুজুরের উপরে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা বিসমি রাব্বিক, জিবরিল আসছেন ওহি নিয়ে আয়াত নিয়ে, এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আগের যত কিতাব আর আগের যত কিতাবের হলেন আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছিলেন ওই সব কিতাব আর ওই সব কিতাবের এলেমকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন তাআদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে এক আয়াত নাযিল হওয়ার সাথে সাথে। ইকরা বিসমি রাব্বিক, হুজুর ওই আয়াত নিয়ে আবু বকরের কাছে এসছেন, বন্ধু বাল্যকালের এত বছরে ষোলো বছর থেকে আটত্রিশ বছর পর্যন্ত বাল্য বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একদিন না দেখলে আবু বকর হয়রান হয়ে যান, কোথায় গেল আমার দোস্ত, কোথায় গেল আমার হাবিব, কোথায় গেল আমার বন্ধু। হুজুর এসছেন রাস্তায় আবু বকরের সাথে দেখা, আবু বকরকে হুজুর ডাক দিয়ে বলেন কি আবু বকর বন্ধু শোনো, আল্লাহ না আমাকে নবী বানিয়েছেন, আমার উপরে নবুব্বত দান করেছেন, আমার উপরে ওহি নাযিল করেছেন। আবু বকর সাথে সাথে হুজুরের কথা শুনেছেন, মেনেছেন, ঈমান আনবেন। আবু বকরের আরবের ইতিহাস জানা, উনি জানেন অনেক নবী এসছে নবুব্বতের দাবি করেছে, আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে দাওয়াত দিয়েছে, নবীর রেসালাতের দিকে দাওয়াত দিয়েছে, যত নবী আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে নবীর রেসালাতের দিকে দাওয়াত দিয়েছেন সব নবীদের সাথে তাদের উম্মত মুখালাফাত করেছে, বিরোধিতা করেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। আমার দোস্ত, আমার হাবিব, আমার বন্ধু, তাকে আল্লাহ তাআলা নবুব্বত দিয়েছেন আমি মানি, কিন্তু তারও তো বিরোধিতা করবে, তার নবুব্বতকে কায়েম করবার জন্য আর তার নবুব্বতকে প্রচারিত আর প্রসারিত করবার জন্য তার তো শক্তি লাগবে, আর তার সাথে তো আল্লাহর সাহায্য লাগবে আর মদদ লাগবে আর তার সাথে তো মর্যাদা লাগবে। এই হিসাবে আবু বকর জিজ্ঞেস করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধু হিসাবে, এখনো ঈমান আনেন নাই, বন্ধু হিসাবে জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ মা দালিলু আলা মা তাদাই, মা দালিলু আলা মা তাদাই, ও নবী আপনি নবুব্বতের দাবি করতেছেন আর বলছেন আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, তা আপনার কথা সত্য আমি মানি, কিন্তু আপনি যে দাবাত দেবেন নবুব্বতের আর আপনি যে আপনার মিশনকে আপনার দাবাতকে চালাবেন এইটার জন্য আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, উম্মতের কাছে আপনি আপনার দাবাতকে কি প্রমাণ দিয়ে পেশ করবেন, আপনার কাছে কি প্রমাণ, কি দাব, কি দলিল। হুজুর বলেন যে প্রত্যেক নবীকেই আল্লাহ মর্যাদা দিয়ে সাহায্য করেছেন, আমি আল্লাহর উপরে ইয়াকিন করি, আমার আল্লাহ তাআলার জাতের উপরে একশো ভাগের একশো ভাগ বিশ্বাস, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, শেষ নবী বানিয়েছেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে মর্যাদা দেবেন, এই সব আমি মানি, যখন যেরকম মর্যাদা যখন যেরকম সাহায্যের জরুরত পড়বে আল্লাহ আমাকে আমার নবুব্বতের জিম্মেদারি পুরা করার জমানা সবটাই আল্লাহ আমাকে দিবেন, কিন্তু এই পর্যন্ত তো আমার কাছে কোনো দলিল আসে নাই, আমার উপরে তো প্রথম ওয়াহী নাযিল হওয়া শুরু হয়েছে, তো আবু বকর শুনো আমি তোমাকে আমার নবুব্বতের একটা দলিল দিই, সেই দলিলটা হচ্ছে রুয়া কাল্লাতি রাআইতাহু বিশাম, আমার নবুব্বতের দলিল ওই স্বপ্ন তোমার, যে স্বপ্ন তুমি মুলকের সামনে দেখেছিলে। একটা লক্ষ্য তার স্বপ্ন আর তার স্বপ্নের ব্যাখ্যা বয়ান করেছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবানে মুবারকের থেকে এই কথা শুনে আবু বকর আনন্দ আর খুশি আর তার আত্মা ফেটে যাচ্ছে। ফানাকাহু আবু বকরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনন্দের অতি সচ্চায় মুআনাকা করে বুকের মধ্যে চিমকিয়ে ধরে তাকাব্বালা বাইনা আইনাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখের মাঝখানে কপালে আবু বকর চুমা দিয়েছে। আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আমাদেরকে বাছাই করেছেন, মেহরাজে নিয়ে গেছেন হুজুরকে, সমস্ত ফরিস্তাদেরকে আল্লাহ জিন্দিগিতে দুইবার জমা করেছেন, একবার প্রথম বাপ প্রথম মানুষ প্রথম নবী আদম আলী ইসলামের জন্য আল্লাহ সব ফরিস্তাদেরকে জমা করে বলেছেন তাকে সাজদা করো, আর আমাদের নবী শেষ নবী সাইয়্যিদুল কাউনাইন তাআদ্দারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজে যখন নিজের কাছে ডেকে নিয়ে গিয়ে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য আর সবচেয়ে বেশি নৈকট্য দান করবার জন্য নিজের কাছে ডাক দিয়েছেন, বাইতুল মাকদসের ভিতরে যখন পৌঁছিয়েছেন তো ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা সব ফরিস্তাদেরকে হুজুরের জন্য জমা করে দিয়েছেন, আর সব ফরিস্তারা এক পক্ষে হুজুরের রূপে ঈমান এনেছে, আগেও ঈমান এনেছে, আর হুজুরকে সন্তুষ্ট করবার জন্য বলছে এই কথা, আমানতু বিল্লাহি ওয়া আন্নাকা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহর রূপে যেমন তো আমরা ঈমান রাখি, আপনি যে আল্লাহর বান্দা আর আল্লাহ যে আপনাকে নবুয়ত দিয়েছেন আর আল্লাহকে যে আপনাকে শেষ নবী বানিয়েছেন, আমরা এইটার উপরেও আপনার রূপে ঈমান রাখি। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা জমা করে তাদের কাছে থেকে ওয়াদা নিয়েছেন, তোমাদের জমানায় আমার নবী শেষ নবী সাইয়্যিদুল কাউনাইন তাআদ্দারে মদিনা যদি তোমাদের জমানায় কাউরের জমানায় এসে পৌঁছায় তো তোমাদের উপরে লাজম আর জরুরি তোমরা তার উপরে ইমানও আনবা আর তার সাহায্যও করবা। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই ও আমার নবীগণ সকল তোমাদের সকলকে তার উপরে ঈমানও আনতে হবে আর তার উপরে তার সাহায্যও করতে হবে, তার সে যে দিনের দাওয়াত দিবে সেই দিন দুনিয়ার বুকের মধ্যে প্রতিষ্ঠিত হয় তার দাওয়াতের মধ্যে, তার কাজের মধ্যে তুমি হাত বাটাবা, তুমি সাহায্য করবা, সে যে শরীয়ত নিয়ে আসবে, সে যে কালিমা নিয়ে আসবে, সে যে কিতাব নিয়ে আসবে, সে যে আজান নিয়ে আসবে, দুনিয়াতে সেই আজানকে সেই কালিমাকে সেই কিতাবকে, ও ভাই ছবি উঠেন না, ও ভাই ছবি উঠেন না, শুধু মুছে দেন, এক্ষুনি মুছে দেন, ওইখানে মুছে দেন, সে যে শরীয়ত নিয়ে আসবে, সে যে কিতাব নিয়ে আসবে, সে যে কালিমা নিয়ে আসবে, সে যে আজান নিয়ে আসবে, সেই দিনকে দুনিয়ার বুকের মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য ও মূসা তোমার জমানাতে যদি আসে, ও ঈসা তোমার জমানাতে যদি আসে, ও দাউদ তোমার জমানাতে যদি আসে, ও ইউনূস তোমার জমানাতে যদি আসে, প্রত্যেক নবীর কাছে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। ওয়া ইয আখাদাল্লাহু মিতাকান নাবিয়িনা, وإذ أخذ الله ميثاق النبيين, সব নবীদের কাছে থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন এক নবী আসবে তোমাদের কাছে, সেই নবী যদি তোমার জমানায় এসে যায় তো তোমরা তার লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তার উপরে ঈমানও আনবা আর তার দ্বীনের সাহায্য করবা। আল্লাহ তাআলা তার এই ওয়াদাকে আর নবীদের কাছে থেকে নেওয়া এই ওয়াদার সত্যতাকে প্রমাণ করবার জন্য এক নবীকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন, তার অনুসারীরা বলে তাকে কতল করে দিয়েছে আর তাকে শুরুতে চড়িয়েছে, আল্লাহ বলেন না না, ওমা কতালুহু ওমা সলাবুহু ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওমা কতালুহু ইয়াকিনা বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, কখনো তারা যে বলে এই কথা তারা তাদেরকে ওই নবীকে ঈসাকে কতল করে দিয়েছে আর শুরুতে চড়িয়েছে, না না আমি আল্লাহ বলি, তারা এটা মিথ্যা বলে, তাদের এটা অবাস্তব, কখনো তারা ওই নবীকে কতল করে নাই, আমি তো আমার নিজ দায়িত্বে আর নিজ হেফাজতে তাকে চতুর্থ আসমানে উঠিয়ে হেফাজতের সাথে রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবাতের মেহনত করতে করতে করতে করতে এক পর্যায়ে যখন এই অবস্থা আসবে, উম্মত উম্মতের মধ্যে বেদিনি, আর উম্মতের মধ্যে লাদিনি, আর উম্মতের মধ্যে আল্লাহর নাফরমানি, আর নবীর তরিকাকে ছেড়ে দেওয়া চরমে পৌঁছাবে, তো ওই নবীর সাহায্য করবার জন্য আমি ঈসাকে আবার দুনিয়াতে নাজিল করব। আর ওই ঈসা আলাইহিসসালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে হুজুরের উম্মতের সাহায্য করবার জন্য, দাওয়াতের মেহনতের সাহায্য করবার জন্য দুনিয়াতে মেহনত করবে। আল্লাহ ওই দাওয়াতের মেহনতের সাথে, ওই নবীওয়ালা কাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বানিয়ে দিয়েছেন। নবীর দুই শান, আল্লাহ কোরআনের মধ্যে নবীর দুই শান বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নবীর এক শান বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম আল-লাইলা ইল্লা কালিলা ওয়া মিন আল-লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক, নবীর এক শান দিনের আর নবীর এক শান রাতের। নবীর শান দিনের, দিনের বেলায় নবী উম্মতের পিছে মারা মারা দাওয়াতের জিম্মেদারিকে পুরা করবার জন্য আর নবুওয়াতের জিম্মেদারিকে পুরা করবার জন্য এক একজনের দ্বারে দ্বারে, এক একজনের ঘরে ঘরে, বারে বারে, দিনে সকালে সন্ধ্যায় বারবার যান আর তার কাছে দাওয়াত, তার দাওয়াত পৌঁছান, আর সে ধাক্কা দেয় আর তাকে নবীকে ফেলে দেয় আর নবীর মুখের মধ্যে থুতু মারে। নবী এই কথা বলেন যে আমাকে শতবার ধাক্কা দাও আর আমাকে শতবার মুখের মধ্যে থুতু মারো, আমি এগুলার কোনো পরোয়া করি না, আমি তো তোমার কাছে বারবার এই জন্য আসি কারণ কিয়ামতের ময়দানে ফেরেশতারা তোমাকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে না দেয়, আমি তো তোমার কাছে বারবার এই জন্য আসি। নবী দিনের বেলায় ওয়ারাব্বাকা ফাকাব্বির, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফানজির ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমার এ তাহাজ্জুদ না করে আর আমার ফরমাবরদারি যদি আমার বান্দা না করে, তো তার উপরে যে আমার আজাব আর শাস্তি মুতায়্যিন করা আছে ওইটার থেকে তাকে ভয় দেখান, আর আমার বড়াই আর আমার কিবরিয়াই আর আমার কুদরত আর আমার শক্তি আর আমার রুবুবিয়ত আর আমার গুণাবলীগুলা আর আমার মারফত আর আমার পরিচয় উম্মতের মধ্যে দিয়ে, আমার মহব্বত উম্মতের দিলের ভিতরে, আমার মারেফাত উম্মতের দিলের ভিতরে, আমার পরিচয় উম্মতের দিলের ভিতরে আপনি পয়দা করেন, এই জন্য আমি আপনাকে দায়ী হিসাবে আর বশীর হিসাবে আর নবীর হিসাবে আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করলাম। তো নবীর দিনের বেলার এক কাজ উম্মতের কাছে মারা মারা ফেরা, উম্মতের দ্বারে দ্বারে যাওয়া, সকালে সন্ধ্যায় দুপুরে রাতে ঝড়ে বৃষ্টিতে সুখে দুঃখে অসুস্থতায় সুস্থতায় আনন্দে কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিগণের সাথে আওলাদের সাথে সমস্ত সাহাবাদেরকে নিয়ে জান ও মালের কোরবানির উপরে উম্মতের জন্য কাঁদছেন আর উম্মতের জন্য চোখের পানি ফেলছেন। দিনের একশান নবীর, আর রাতের একশান আল্লাহ বলেছেন কুমিল্লাইল কুমিল্লাইল, ও নবীজি রাত্র আপনি আমার সামনে দাঁড়ান তেয়ামুল্লাইল করেন, আর যাদেরকে দিনের বেলায় আমার দিকে ডেকেছিলেন ওদের জন্য আপনি রাতের বেলায় চোখের পানি ফেলেন। কুমিল্লাইল, যখন এই রায়াত নাজিল হয়েছে শুরু রাত্র থেকে শেষ রাত পর্যন্ত পুরা রাত হুজুর দীর্ঘদিন পর্যন্ত হুজুর পুরা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে উম্মতের জন্য কেঁদেছেন পুরা রাত। কাফেররা দেখলো যে নবীর ঘুম নাই, নবীর চোখে ঘুম নাই, রাতের বেলায় শোয়ার কোনো ব্যবস্থা নাই, নাচের বেলায় শোয়ার কোনো অবকাশ নাই, তারা বলে মুহাম্মাদের রূপে কেমন এক কিতাব নাজিল হলো, মুহাম্মাদের রূপে কেমন এক কিতাব নাজিল হলো যার মধ্যে তার রব তার রূপে এমনই হুকুম দিল তার রাতের আরাম হারাম হয়ে গেল, তার রূপে তো কত কষ্ট হয়ে গেল। আল্লাহ বলেন আহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশবা, ও নবীজি শুনেন শুনেন, আমি আপনার রূপে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার রূপে এত কষ্ট হবে আর কাফেররা আপনাকে তানা দিবে আর কাফেররা আপনাকে তিরস্কার করবে আর আপনি সারা রাত জাগবেন, আপনি সারা রাত জাগতে কষ্ট হয় তো আপনি অল্প জাগেন, রাত্রের কিছু অংশ জাগেন, ওয়ামিনাল্লাইলি ফাতাহাজ্জাবতিহি নাফিলাতাল লাক, মিন মিন মিন ওয়ামিনাল্লাইলি রাত্রের কিছু অংশ আপনি জাগেন, কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক রাত জাগেন, অর্ধেকের কম জাগেন, অর্ধেকের বেশি জাগেন, কিছু অংশ জাগেন, যতটুকু আপনার শরীরে তুলায় ততটুকু আপনি জাগেন আর উম্মতের জন্য আপনি চোখের পানি ফেলেন। হুজুর রাতের আমল করছেন, হুজুরের রাতের শান আর হুজুরের দিনের শান আল্লাহ দুই সুরার মধ্যে ইবতেদায় ইসলামের মধ্যে নবীর শান বাঁচিয়ে দিয়েছেন, আর এই নবীকে শেষ নবী বানিয়েছেন, আর এই নবীর উম্মতকে শেষ উম্মত বানিয়েছেন। নবীর যেই কাজ উম্মতেরও সেই কাজ, উম্মত দিনের বেলায় উম্মতের কাছে মারা মারা, আল্লাহর সাথে তার সম্পর্ককে সহি করে দেওয়ার জন্য, আর আল্লাহর সাথে তার সম্পর্ককে গভীর করে দেওয়ার জন্য, আর আল্লাহকে তার সাথে নেওয়ার জন্য, আর সে আল্লাহর সাথে হয়ে যাওয়ার জন্য নবুয়তের জিম্মেদারিকে পুরা করবার জন্য সে দিনের বেলায় দাওয়াতের মেহনত করে, আর রাতের বেলায় উঠে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে। উম্মত আল্লাহ নবীজিকে বলেন, ইন্না লাকা ফিন নাহারি সাবাহান তাবিলা। ওগো নবীজি, ওগো নবীজি, দিনের বেলায় আপনাকে উম্মতকে উম্মতকে আমার সাথে আমার বান্দাকে আমার সাথে মিলাবার জন্য বড় পরিশ্রম করা লাগে, বড় দৌড় ধূপ করা লাগে, বড় মারা মারা ফেরা লাগে। আপনি আমার সাথে মহাব্বত, আমার সাথে ভালোবাসা, আমার সাথে কথা বলা, আমার সাথে লেগে থাকা, ও নবীজি দিনের বেলায় আপনি এটা সময় পান না? তো ও নবীজি আপনার দিনের বেলায় অনেক কষ্ট করা লাগে, কাজে আপনি রাত্রের বেলায় একটুখানি সময় পারে করেন। রাত্রের বেলায় আমাকে খুব স্মরণ করেন নবীজি, আমার কথা ইয়াদ করেন, আমাকে ডাকেন। নবীজি আপনি রাতের বেলায় আমাকে ডাকবেন না? তো নবীজি শুনেন না, আমি না রাতের বেলায় অর্ধরাত্রের পর থেকে একদম নিচের আসমানে চলে আসি, আর আমি আমার একটা একটা বান্দাকে ডাক দিয়ে আসো, কোনো বান্দা আমার কাছে চাইবে আমি তার সুবালকে পুরা করবো, আসো কোনো বান্দা আমার কাছে মাফ করবে আমি তোমাকে মাফ করে দেবো, আসো কোনো বান্দা তোমার প্রয়োজনকে আমার কাছে বলবো আমি তোমার প্রয়োজনটাকে পুরা করে দেবো। আমি ডাকতে থাকি, আমি আমার বান্দাকে ডাকতে থাকি, নবীজি আপনি আমাকে রাতের বেলায় ডাকেন। করিস্মা রব্দিকা, তো দাওয়াতের মেহনত, তবলিগের মেহনত দুইটা অংশ, এক ইজতেমাই আমল আর এক ইনফিরাদি আমল, এক সমষ্টিগত আমল আর এক জাতি আমল। সমষ্টিগত আমল, মানুষকে দিনের বেলায় দাওয়াত দাও, মানুষকে হেলমে দিন শিখাও, মানুষের অন্তরকে ময়লা মুক্ত করবার জন্য তার ভিতর থেকে কিবির, তার ভিতর থেকে আমিত্ব, তার ভিতর থেকে বড়াই, তার ভিতর থেকে হব্বুদ দুনিয়া, তার ভিতর থেকে লোভ, তার ভিতর থেকে লালসা, এগুলাকে বের করবার জন্য দিনের বেলায় মেহনত করো, দাওয়াত দাও, দাওয়াত দাও, আর রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে উঠো, জিকির করো, নামাজ পড়ো, কোরআনে পাকের তেলাওয়াত করো, আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করো, আল্লাহকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, ও আমার বান্দা দে আমারে ডাক, ও আমার বান্দা ইয়া ইবাদি, ইয়া ইবাদি, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, আল্লাহ ডাক দিছেন, ও গো আমার বান্দা রে, শুন শুন, ওই সমস্ত বান্দা যারা যারা কিনা আমার নাফরমানি করতে করতে করতে করতে নাফরমানির সীমা লঙ্ঘন করে ফেলেছ, আমার রহমতের থেকে তোমরা কখনো নৈরাশ হইও না আমার বান্দা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জানো না আমি কে, চিনো আমি কে, জানো আমি কে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া, আমি ওই আল্লাহ, আমি ওই আল্লাহ যে আল্লাহ যখন মাফ করবার উপরে আসি তো যাকে মাফ করতে আমি চাই, আমি আল্লাহ যাকে মাফ করতে চাই তো তাকে আমি এমনটা মাফ করি, আমি তাকে এমনটা মাফ করি যে তার একটা গুনাহও আমি বাকি রাখি না। আমি সব গুনাহ মাফ করে দিই। আর জানো আমি সব গুনাহ মাফ কেন করি, কেন করি জানো? আমি ওই যাক, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি বড় মাফ করনে বালা, আমি অত্যন্ত মাফ করনে বালা, আর আমি আমার বান্দাকে অত্যন্ত ভালোবাসি, মায়া করি, মমতা দেই আমার মা আমার বান্দাকে, আমি মমতা দেই, মায়া করি, এই জন্য আমি আমার বান্দাকে মায়া করে মাফ করে দিই। আমি গফফার, আমার নাম রেখেছি আমি গফুর, আমার নাম রেখেছি আমি গফফার, আমি গফুর, আমি বদুদ, আমি রউফ, আমি রহিম, আমি করিম, আমি লতিফ, লতিফুম বিআইবাদি, লতিফুম বিআইবাদি, রউফুম বিলআইবাদ, রউফুম বিলআইবাদ। আমি আমার বন্ধুর উপরে অত্যন্ত লুৎফ করেন আর মায়া আর দয়া করনে ওয়ালা জাত আমি। আমি আমার বন্দাকে অত্যন্ত ভালোবাসি, এই ভালোবাসি বলে আমি আমার বন্দাকে মাফ করে দিই। বন্দা গুনাহ করতে করতে করতে করতে জমিন বিছিয়ে ফেলে, আর জমিন বিছিয়ে ফেলে তারপরে সে তার গুনাহ উপরের দিকে উঠতে উঠতে আকাশ পর্যন্ত পৌঁছিয়ে যায়, আর আকাশ পর্যন্ত কেউ করতে পারবে না এত গুনাহ। নবীজি বলেন, এত পরিমাণ গুনাহ নিয়েও যদি কোনো বান্দা গুনাহগার, সে তার আল্লাহকে ডাক দেয় আর আল্লাহকে এই কথা বলে, ওগো আল্লাহ গুনাহ করে ফেলেছি মাফ করে দাও। আল্লাহ সাথে সাথে তাকে বলেন যে, ও বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি গফফার, আমি মাফ করি, আমি মাফ করবার উপরে আসলে এইরকম ভাবে আমি মাফ করে দিই। আবার বান্দা গুনাহ করে, আবার তার গুনাহ এ পর্যন্ত পৌঁছায়, আবার বান্দা মাফ চায় আল্লাহর কাছে, আল্লাহ আবার মাফ করে দেন। আবার বান্দা ভালো থাকে, আবার গুনাহ করে, আবার তার গুনাহ এ পর্যন্ত পৌঁছায়, আবার সে আল্লাহর কাছে মাফি চায়, আবার আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলেন, ওগো বান্দা শুন শুনো, ও আমার বান্দা, ও আমার বান্দা শুনো শুনো, আমি তোমাকে মাফ করে দিলাম, ওয়ালা উবালি, যতবার তুমি গুনাহ করবা ততবার আমি তোমাকে মাফ করবো, আর আমি এই মাফ করে দেওয়ার ব্যাপারে আমি কোনো পরবা করি না, কোনো পরবা করি না, আমি মাফ করে দিই। তো দাওয়াতের মেহনতের মধ্যে, নবীওয়ালা কাজের মধ্যে, এক হলো ইজতেমাই আমল আর এক হলো ইনফিরাদি আমল। তবলিগের মেহনতের ভিতরে আল্লাহ তাআলা তবলিগের মেহনত, দাওয়াতের মেহনত সমস্ত নবীদেরকে দিন দিয়ে নিয়েছেন। আমাকে নবী, শেষ নবী, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এই মেহনতের সব যত রকমের হক ছিল সব হক আল্লাহ তাআলা হুজুরকে দিয়ে আদায় করিয়ে নিয়ে সাহাবাদেরকে দিয়ে সাক্ষ্য দিয়েছেন এই কথা, যে সাহাবারা সাক্ষ্য দিয়েছেন, নবীজি আপনি শুধু দাওয়াতের নবুওয়াতের জিম্মাদারি পুরা করেন নাই, বালকে এটার যা হক ছিল আপনি সব আপনি হককে পুরা করে দিয়েছেন। তো নবীজি দিনের বেলায় মেহনত করেছেন আর রাতের বেলায় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, এনসেরাদি আমলও পুরা করেছেন, ইজতেমাই আমলও পুরা করেছেন। দুইও আমলের মজমুয়া, দুইও আমলের সমষ্টির দ্বারা দিন পরিপূর্ণ হয়, দিন কামেল মুকাম্মল হয়। ইজতেমাই আমল হলো, ইনফিরাদি আমলের এহতেমাম নাই, দিন পরিপূর্ণ হবে না। ইনফিরাদি আমলের এহতেমাম আছে, ইজতেমাই আমলের এহতেমাম নাই, দিন অসম্পূর্ণ থেকে যাবে। দিনের বেলায়, দিনের বেলায় ইজতেমাই আমল, দাওয়াত, তালিম, ইবাদত, খিদমত, জিকির, তিলাওয়াত, এগুলোকে পুরা করতে হবে। আর আর ইনফিরাদি আমল সকাল সন্ধ্যা রাতে তাহাজ্জুদ, ইশরাক, চাঁদ, আফাতিন, জিকির, তিলাওয়াত, তিন তসবিহ, এগুলোকেও প্রত্যেক দায়ী, প্রত্যেক উম্মতি, প্রত্যেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাই করা উম্মত, যাকে আল্লাহ তাআলা নবুওয়াতের জিম্মেদারি, দাওয়াতের এই কাজের জিম্মেদারি দিয়ে শেষ শেষ উম্মত বানিয়ে পাঠিয়েছেন, তার উপরে জিম্মেদারি কে সে ইজতেমাই তাকাজাকেও পুরা করে আবার ইনফিরাদি আমলও সে পুরা করে। নবীকে দিয়ে আল্লাহ তাহলে এই কাজ করিয়েছেন। আল্লাহ বলছেন দিনের বেলায় আমরা পড়ো, আপনার তাকাজা পুরা করবার জন্য মারা মারা এত কষ্ট করতে হয়, আপনাকে এত কষ্ট করতে হয়, বড় নদী, বড় ওই এপার থেকে ওপার দেখা যায় না, আর পার হওয়ার জন্য কোনো রাস্তা নাই, আর কোনো জাহাজ আর নৌকা নাই, সাঁতার কেটে শরীর দিয়ে কষ্ট করে নদীর এপার থেকে ওপারে যেতে হবে। তো সাঁতার কাটতে গিয়ে নদীর এপার থেকে ওপার যেতে যত কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট আপনাকে দিনের বেলায় উন্মুক্তের সমুদ্রের মধ্যে ফিরে ফিরে করতে হয়। এই জন্য আপনি অবসর পান না আমাকে ডাকতে, কাজে ও নবীজি আপনি রাতের বেলায় সময় পারেক করেন আর আমার সাথে সম্পর্ককে গভীর করেন, আপনি আমার সাথে সম্পর্ককে সহি করে নেবেন। সারা জগতের যত শক্তি আর সারা দুনিয়ার জগতের যত বড় বড় ছোট ছোট শক্তি, আমি এই সব শক্তিগুলাকে আপনার অধীনস্থ করে দেব, আপনার তাবে বানিয়ে দেব, আগুন আপনার তাবে হবে, পানি আপনার তাবে হবে, বাতাস আপনার অধীনস্থ হবে, জঙ্গলের হিংস্র জন্তু আপনার অধীনস্থ হবে, আপনার সাথে আমার এই নুসরত আর মদত থাকবে, আপনার পরে আপনার উম্মত আপনার আপনার জিম্মেদারিকে পুরা করবে, আপনার দাওয়াতের তাকাজাকে পুরা করবে, আপনার সাথে আমার যে নুসরতের ওয়াদা আর আপনার সাথে আমার যে সাহায্যের ওয়াদা, আমি আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা এক একটা মানব জাতির জন্য আমার ওয়াদা এটা যে আমি তার জন্য আপনার সাথে যে সাহায্য করেছি আমি আপনার উম্মতের সাথে সেই সাহায্য করব। দুনিয়ার জিন্দিগিতে আমি আপনার উম্মতকে সাহায্য করব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং আপনার উম্মতকে সাহায্য করব। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর মদত ছাড়া, আল্লাহর সাথ দেওয়া ছাড়া দুনিয়াতে কেউ কোনো নেক আমল করতে পারে না, পারে তো নবীওয়ালা কাজ দাওয়াতের জিম্মেদারি পুরা করবে আল্লাহর সাহায্য ছাড়া কোনো দিনও হতে পারে না। এই জন্য আল্লাহর সাহায্যকে সাথে নেওয়ার জন্য এই জিম্মেদারিকে উঠানো, এক জিম্মেদারি জাতি আর এক জিম্মেদারি ইজতেমাই। জাতির জিম্মেদারি হলো ইনফিরাদি আমালকে পুরা করা, আর ইজতেমাই জিম্মেদারি হলো দাওয়াত তালিম আর উম্মত আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে গভীর করে দেওয়া। এইটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই ইজতেমার মাঠে একত্রিত করেছেন, এই মেহনতকে শিখবার জন্য, এই মেহনতকে বুঝবার জন্য, এই মেহনতকে আপনানোর জন্য, আর এই মেহনতকে নিয়ে আল্লাহর রাস্তায় ফিরবার জন্য। এটার জন্য কি জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত নবীবালা এই মেহনতটা আমরা করবো, এর জন্য সবাই তৈরি আছেন? অন্তরের অন্তঃক্ষণ থেকে নিয়োগ করা যায়, নতুন পুরানা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে ততদূর পর্যন্ত নতুন পুরানা বাজারে হাটে ঘাটে যে যেখানে প্রত্যেকে আল্লাহর সাথে লেনদেন, নিয়ত আল্লাহ দেখবেন, কেউ দেখবে না, চোরে মুরব্বী কোনো জেলার চূড়া কোনো জেলার খিদ্দার জিম্মাদার কেউ দেখবে না, আপনি আর আপনার আল্লাহ, আপনার আল্লাহ আর আপনি, আপনার আল্লাহর মধ্যে আর আপনার মধ্যে লেনদেন পরিষ্কার করে নেওয়া। আজকের দিন ইজতেমার দিন, প্রথম দিন শুক্রবার, আসরের পর মাগরিবের আগে এই মুহূর্তে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মখলুককে বানিয়ে তারপরে শেষ মুহূর্তে আদম আলাইহিস সালামকে দুনিয়াতে এনেছেন। এই সময়টা শুক্রবার শেষ দিনের শেষ সময়টার ভিতরে এই সময় আল্লাহ তাআলা দোয়াকে কবুল করেন, দোয়াকে কবুল করেন, অন্তরের অন্তঃস্থল থেকে নিয়ত করেন, আজম করেন, পাক্কা ইরাদা করেন, আল্লাহর সাথে লেনদেনকে সাফ করেন। এই কথাকে আল্লাহ জিন্দগি যতদিন হায়াত চলে গেছে এতদিন পর্যন্ত এত আলি শান আর এত উঁচু নবীর জিম্মেদারি আর উম্মত বানিয়ে তুমি এই কাজে সুপুর্দ করেছিলে, করি নাই, এর জন্য তোমার কাছে মাফ চাচ্ছি। তুমি তো বড় গাফফার, তুমি তো বড় রউফ, তুমি তো বড় রহিম, তুমি তো নবীর জুবানে আমাদেরকে সুসংবাদ শুনিয়েছো, তোমাকে একবার ডাক দিলে তুমি সমস্ত গুনাহ মাফ করে দাও, তোমার কাছে তওবা করছি, এতদিন পর্যন্ত যে এই জিম্মেদারি পুরা করি নাই এর জন্য তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আরে আল্লাহ আইন্দা যতদিন তুমি হায়াতে রাখবা ততদিনকার জন্য তোমার কাছে ওয়াদা করছি, হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তোমার সাহায্য আমি ভিক্ষা চাই, তুমি আমাকে সাহায্য করো যেন নবীওয়ালা কাজকে করতে পারি, জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত এই নবীওয়ালা কাজ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এখন ওই ইনফিরাদি নবীর কাছে আমরা সারাদিন বয়ান শুনেছি, তালিম করেছি, তসকিন করেছি, আজকে শুক্রবার শেষ সময়, এই সময়টার মধ্যে যাদের অজু আছে ভালো করে কান খুলে শুনে নেই, যাদের অজু আছে একটা দুনিয়ার কথা না বলে একটা শব্দ ব্যবহার না করে কাতার বন্দী হয়ে পশ্চিম দিকে মুখ করে বসে দুই হাত পুরা করি আর দুই হাত পেতে আল্লাহ তাআলার কাছে কান্দি, কান্না না আসলে কান্নার ভান করি, আল্লাহ রহমতুল্লিল আলামিনের জুবানে সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে শুনিয়ে দিয়েছেন উম্মতকে, ও আমার উম্মতি শুনো শুনো, তোমার যদি কান্না না আসে কান্দো কান্দো, আল্লাহর কাছে চোখের পানি ফেলো, কান্না না আসলে কান্নার ভান করো, যারা চোখের পানি ফেলে কান্দে আল্লাহ তাদেরকে যা দিবেন, কান্না না আসলে কান্নার ভান করবা, কান্নার ভানের উপরে আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবেন। কাতার বন্দী হয়ে বসে যাই আর কাতার বন্দী হয়ে বসে তসবিহ হাতকে পুরা করি আর এই শেষ সময় নিজেকে দাওয়াতের মেহনত নবীওয়ালা কাজের জন্য আল্লাহর কাছে কবুল করিয়ে নেই। আর মাগরিবের পরে বয়ান হবে, ওই বয়ানের পরে সমস্ত সাথীরা আপনা আপনা আজায়েম পুরা করবার জন্য জমে বসে তসকিল যতক্ষণ না পুরা হয় ততক্ষণ পর্যন্ত সবাই তসকিল আজায়েম পুরা করবার জন্য আন্তর মেহনত করবো। তৈরি আছেন সবাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান। এখন সকলে তসবি হাতে নিয়ে তিন তসবি পুরা করি আর দোয়ার মধ্যে লাগি, কেউ এদিক সেদিক যাব না যাদের অজু আছে, আর যাদের অজু নেই অল্প সময়ের মধ্যে অজু করে এসে আল্লাহর সামনে বসে যাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক নসিব ফরমান। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।